ইচ্ছুক অমনি তুমি রাজি, অপরূপ খেলবে ছায়াবাজি, কাঁপে হাত এই দেখো না হরিণ, মধুরা নিকশন তরিণ, রাগের পরে হাসো আগের মতো রঙিন, আগের মতো বাসো, গোপন ইচ্ছের গুপ্ত ধন, তারায় তারায় তারায় তারায় তারায় তারায় ঝিলমিল, তারায় তারায় তারায় তারায় তারায় তারায় ঝিলমিল, নখে চাঁদ লাগছে ছোঁয়াচ্ছে না, বুকে খাত কেউ তো জানবে না, লোনা জল রং মেশালো সরম, মখমল কাটবে রালি নরম, অমন করে না খুব কমন কথা বাতি, সমন জারি রাখো, ওষ্ঠে বিষ্ণা বিস্ফোরণ, তারায় তারায় তারায় তারায় তারায় তারায় ঝিলমিল, তারায় তারায় তারায় তারায় তারায় তারায় ঝিলমিল, আলগা পাস ফেরালো ঘাস, টেনশনে বিরোহী কাতর, অন্ধকার ঘোড়সওয়া স্পর্শ কোমল পাথর, কিছু টুকটা ছিল পাতার আর চুপচাপ চিৎসাতা, লাগে তুক ভুল চুক ঝাড় ফুক, অন্ধ দৃষ্টির সম্মোহন, তারায় তারায় তারায় তারায় তারায় তারায় ঝিলমিল, তারায় তারায় তারায় তারায় তারায় তারায় ঝিলমিল, এক মুখ নির্জনতা কালো, জাগরুক বরফ ছাপা পালক, উড়ে যাক কাঁদলো যে ফুলেরা, পুড়ে খা গাঙুল আঙুলেরা, হাওয়ার মতো পাগল, চাওয়ার মতো অবুজ, মায়ার মুখে আগুন, করঙ্কের অলঙ্করণ, তারায় তারায় তারায় তারায় তারায় তারায় তারায় তারায় তারায় তারায় তারায় ঝিলমিল রাত।